রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। কত আশা বুকে বেঁধে বাঁধে মানুষ বাসা, এই দুনিয়ার মোহে পড়ে গড়ে ভালোবাসা, কত আশা বুকে বেঁধে বাঁধে মানুষ বাসা, এই দুনিয়ার মোহে পড়ে গড়ে ভালোবাসা, যাইতে হবে ডাক দিলে ওই, যাইতে হবে ডাক দিলে ওই, যাইতে হবে ডাক দিলে ওই মালিক মহাশয়, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। ক্ষমতার ওই গায়ের জোরে পাবে না ভাই মুক্তি, আজরাইল কি মানবে তোমার গোপন কোন চুক্তি, ক্ষমতার ওই গায়ের জোরে পাবে না ভাই মুক্তি, আজরাইল কি মানবে তোমার গোপন কোন চুক্তি, নিথর হবে হুকুমেলে, নিথর হবে হুকুমেলে, নিথর হবে হুকুমেলে বাজলে শেষনাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। চার বেহারার পালকি নিয়ে যায় যে কবর দিকে, মুর্দার ভাবে এরাই বুঝি যাবে আমার সাথে, চার বেহারার পালকি নিয়ে যায় যে কবর দিকে, মুর্দার ভাবে এরাই বুঝি যাবে আমার সাথে, অবশেষে সবই ফাঁকি, অবশেষে সবই ফাঁকি, অবশেষে সবই ফাঁকি হয় সবে বিদায়, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। আসলা একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না, নিদান বেলা থমকে যাবে সাধের বালা খানা, আসলা একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না, নিদান বেলা থমকে যাবে সাধের বালা খানা, জীবন ঘুড়ি নামবে রে তোর, জীবন ঘুড়ি নামবে রে তোর, জীবন ঘুড়ি নামবে রে তোর টান দিলে না তাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই।